بسم الله الرحمن الرحيم. شريف التجربة. অন্যদিকে সকলে নিয়ত করবেন খালিস, এরকম যেন না হালকা কিছু বলে নিয়ে সব শেষ, এরকম আছে কিছু মানুষ আছে না, এরকম যেন না। আর যে কোনো কাজ করতে নম্রতা অবলম্বন করবে, গরম হবে না। তবে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ রসুল আসলাম গরম হয়ে যায় মাঝে মধ্যে, সবসময় জন্য আমাদের সকলকে নম্রতা অবলম্বন করা দরকার। কথা যখন বলি নম্রতা যেন প্রকাশ পায় কোথায়। যারা যাবে আসলে না মাগরিব, আচ্ছা আল্লাহ তো একদিন বাস ভালো রাখুন, ড্রাইভারও ভালো রকম, সেই সেন্ট তারা দেখা পড়া দরকার। আমরা যাচ্ছে পরবর্তীতে নিয়মিত আমরা যাই, কিছু ছাত্রও আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আর আমাদের যারা অসুস্থ তাদের জন্য দোয়া করুন। আমার হৃদয় ভাব অসুস্থ, আজকে মাদ্রাসা থেকে কল এলো তাকে নিয়ে জোরের সময় এসে ওষুধ খাইয়ে কবির করেছে, ঘুম পারে কোনো ঘুম, পরে উঠে দৌড় বলছে সালাত পড়ে নি, আমি এত খুশি বলার মতন। দুনিয়া একদিকে আর এই যে উঠছে উঠছে বাচ্চা মানুষ, এখন তো বাড়ি কমে নেই, এগারো বছর বয়স পরিবেশ, আমি এত খুশি টাকা দিয়ে কি হবে। এটি আমার আপনাদেরকে শুনালাম বড়াই কিছু নেই, কিন্তু আমি এত খুশি হয়েছি সুবহানাল্লাহ। আপনাদের শিক্ষা বাচ্চাদেরকে নিজেদের ওখান থেকে সবসময় যোগাযোগ রাখবেন, রাখবেন কে কোথায় যাচ্ছে না যাচ্ছে, আপনার দায়িত্ব। আখেরাতের জহিরা বানিয়ে যাবেন বাচ্চাদেরকে, চেষ্টা করুন যাবেন, বাকি যদি শয়তান হয় এটা আপনার কাজ না, ঠিক কিনা। হেদায়াতের মালিক আপনি না, আপনি পথ দেখাবেন। নূহ আলাইহিস সালাম তার বাচ্চাকে বাঁচাতে পেরেছেন না, আপনি কিরকম বাঁচাবেন? আপনি পথ দেখুন, আপনি যে আল্লাহ যদি তৌফিক আলহামদুলিল্লাহ আপনি পথ দেখাবেন হয়ে গেছে আল্লাহ আহম্মদ খেলা, আর যদি না দেখান তাহলে আপনার জিম্মায় রয়ে গেল। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين। গত দর্শে একটি আয়াত ইবাদত সম্পর্কিত একটি আয়াত পেশ করেছিলাম, ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুল হুজুরাতের আল্লাহ বলেছেন তোমাদের কেউ যেন কারো বিপদ না করে, স্মরণ আছে তো? তোমরা কি চাও যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের ঘুষ ভক্ষণ করবে, কেউ কি চায়? আল্লাহ নিজেই বলেছেন তোমরা চাইবে না, অতএব ভয় করো আল্লাহকে, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী এবং দয়াশীল পরম করুণা করুণাময় সুবহানাহু ওয়া তাআলা। এরপরে তিনি আরেকটি আয়াত পেশ করেছেন এই অধ্যায়ে তার পশ্চাৎ অনুসরণ করো না। তার মানে কি, যে প্রতি যে ক্ষেত্রে তোমার ইলিম নাই সে তুমি কিছু বলো না, বুঝতে পারছেন? অনেকে আছে জানে না বলে দিল একটা আছে না, আমাদের অনেক লোক আছে খবরদার যে ক্ষেত্রে ইলিম নাই কিছু বলবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, হ্যাঁ আপনাকে জিজ্ঞেস করা হয়েছে বলে আমি জানি না, আমি জেনে বলব অসুবিধা নেই। অথবা যদি আপনি আলেম হন, আপনি জানেন না, বই পুস্তক দেখেন কিতাব এরকম অনুসন্ধান করে তারপরে বলবেন, কিন্তু আলেম আপনি যদি লজ্জা লজ্জায় ফতোয়া দিয়ে নেন হবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। অনেকে আছে মশলা জিজ্ঞেস করে তাড়াহুড়া করে, কোনো মশলায় তাড়াহুড়া করতে নেই, একটু সময় দেওয়া উচিত। আপনি প্রশ্ন করলেন যেগুলো সাধারণ প্রশ্ন, যেগুলো ওগুলো হয়তো আমরা উত্তর দিয়ে দিই সাথে সাথে, কিন্তু তবুও যদি সন্দেহ দেখা দেয় বলবে না। যত বড়ই আলেম হোক তার মধ্যে ত্রুটি আছে, কেউ বলতে পারবে না আমি সব জানি, কেউ বলতে পারবে। তো কেউ যদি বলে আমি জানি না পরে বলবো, মনে করবেন সে ভালো। আলহামদুলিল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বেশিরভাগ বলতেন জানেন না। বলেন তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতো কোনো আলিম বর্তমানে পাওয়া যাবে নাকি? ইমাম মালিক বেশিরভাগ বলতেন জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদের অবস্থা কি, টেমাই বললা কিছুই বুঝে না, হয়ে গেছে আল্লামা, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা শব্দ একটু তাড়াতাড়ি ব্যবহার করা হয়, আল্লাহ খবরদার এই শব্দ ব্যবহার করবেন না। মহাজ্ঞানী অনেক জানে, মুশকিল কিনা? দুই চাই দুই চার সুরা হয়তো শিখেছে, অথবা কিছু এই কিচ্ছা কাহিনী শিখেছে, মানুষকে আকৃষ্ট করতে পারে, বলে দেয় আল্লাহ খবরদার জিব্বার হেফাজত জরুরি। ولا تقف ما ليس لك به علم ان السمع والبصر والفؤاد كل اولئك كان عنه مسؤولا يبشي علم ليس بشي كثر كرن سمع كان صبر شكتي والبصر شوك دشتي شكتي والفؤاد انظر كل اولئك كان عنه مسؤولا اي شرطي প্রশ্ন করা হবে কিয়ামতের দিন। তুমি যা শুনছো সে বিষয়ে প্রশ্ন করা হবে, বুঝা গেল তাই না? আর যা দেখছো সে বিষয়ে প্রশ্ন করা হবে, মন দিয়ে যা পরিকল্পনা করছো সে বিষয়ে প্রশ্ন করা হবে। কুল্ল উলাইকা কান আনহু মাসউলা। আর এগুলি হলো আসল, এইসব ব্যাপারে আগে কান দিয়ে শুনে, চুপ দিয়ে দেখে, মন দিয়ে পরিকল্পনা করে, তারপর গলত কাজ করে, ঠিক কিনা? আর না হয় ভালো কাজ করে, শুনে দেখে ভালো কাজ চিন্তা করবেন, আলহামদুলিল্লাহ নেক কাজ, আলহামদুলিল্লাহ। যদি ভালো করেন আল্লাহুম্মা লাকাল হামদ, খারাপ করলে আস্তাগফিরুল্লাহ, তাই নাকি? আল্লাহ মাফ করুন। আমাদেরকে রুজু করা দরকার সবসময়। আপনি যে ওই ফেসবুক নিয়ে বসে আছেন, কত হোয়াটসঅ্যাপ ইমো, এগুলো অনেক কিছু কিছু কিন্তু খারাপ দিক আছে, অবশ্য অবশ্যই আপনার চোখের হেফাজত করতে হবে, আপনার কানের হেফাজত করতে হবে, মনের হেফাজত করতে হবে। কারণ যদি হেফাজত না করেন আস্তে আস্তে সরাসরি গলত কাজে লিপ্ত হয়ে যেতে পারে, ঠিক কিনা? আর কিন্তু আমার কথা না, আমার আল্লাহ মানা দরকার। কোনদিন আপনার মৌত আসবে, আজকে না কালকে, আপনি জানেন না। তাই খবরদার, কেউ যেন বড়াই না করি, বড়াই হবে একমাত্র রব্বুল আলামিনের। ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। নিজের মধ্যে যেন অহংকার না আসে, হিংসা বিদ্বেষ রাখবেন না। হ্যাঁ, হিংসা বিদ্বেষ রাখা যায় একটি ক্ষেত্রে, দিনই ক্ষেত্রে, জরুরি হিংসা। যে আল্লাহর উদ্দেশ্যে ভালো পায়, আল্লাহর উদ্দেশ্যে খারাপ পায়, ভালো ভালো পাবে কেন আল্লাহর উদ্দেশ্যে, খারাপ পাবে কেন আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর উদ্দেশ্যে দান করে, আল্লাহর উদ্দেশ্যে দেয় না, ফাকাদ ইস্তাকবারাল ঈমান, সে ঈমান, সে পরিপূর্ণ ঈমান লাভ করতে পারল। তাহলে প্রত্যেকটি কাজ আল্লাহর উদ্দেশ্যে, নেক কাজ হবে আল্লাহর উদ্দেশ্যে, খারাপ পাবে আল্লাহর উদ্দেশ্যে। হাজা সব একটা বেদাত করছে আর একজনকে গালি দিচ্ছে যে সুন্নাত প্রচার করে, যে সুন্নাহ প্রচার করে বেদাতের বিরুদ্ধে কথা বলে তার সাথে হিংসা পোষণ করছে, তো এমন লোকের সাথে আপনি যে হিংসা রাখবেন এটা ভালো, এটা কার উদ্দেশ্যে হিংসা? আল্লাহর উদ্দেশ্যে। কিন্তু ব্যক্তিগত কারণে টাকা পয়সার জন্য এরকম হিংসা পোষণ করা ঠিক না। আজকে যদি তোমার মোদেশে যাতে তুই যাবে তুমি খবরদার ভাইয়েরা বড়াই করবেন না, নিজেকে চুপ করবেন। কোনদিন মদ আসবে কত লোককে আমরা দেখতে পাচ্ছি, মদকে সহজ করো, মন ফ্রেশ রাখো আর রবকে বলো আল্লাহুম্মা তাহহির কলবি মিনাল নিফাক ওয়া আমালি মিনাল রিয়া ওয়া লিসানি মিনাল কাযিবা ওয়া আইনি মিনাল খিয়ানা ফা ইন্নাকা তা'লামু খায়নাতাল আ'যুনি ওয়া মা তুখফি সুদুর। হে রব, তুমি আমার অন্তরকে মুনাফিকি থেকে পরিষ্কার করো। মুনাফিকি মুশকিল কিনা? শুধু রম্বা আব্বা জুব্বা পড়লেই হয় না, মুনাফিকি আছে কিনা দেখতো মন। তাহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া। আল্লাহ আমার আমলকে লুপ্তি হলো ভাব থেকে পরিষ্কার করো, পাক করো। আপনি অনেক আমল করলেন, এই যে আমরা দিনে দোষ দিচ্ছি, যদি নিয়ে খালিজ না হয় কি ফায়দা হবে? কি বলেন? আমার জন্য দোয়া করুন আল্লাহ যখন নিয়ে খালিজ হয়, আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যখন আপনাদের সকলের নিয়ে খালিজ ত্রুটি করবেন না, একজনের জন্য দোয়া করবেন। এটা হচ্ছে আসলে যতই আমল করেন না কেন বড় উত্তম হন, বড় দায়ী হন, বড়ই আল্লাহ বাহ্যিক, যদি নিয়ের খারিজ না থাকে সব নষ্ট। আমার জিহ্বাকে তুমি মিথ্যা বলা থেকে হেফাজত করো, এটা জরুরি কিনা? ওয়াইনি মিনাল খিয়ানা, আমার চোখের হেফাজত করো খিয়ানত থেকে। আরবি জানেন না বাংলা বলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব ভাষা জানে, বাংলাও জানে, কেরলাও জানে, তামিলও জানে, উর্দুও জানে, আরবিও জানে। সুবহান, তাহলে আল্লাহ আল্লাহকে বলতে গেলে লজ্জা করবেন নাকি? আল্লাহ বলবেন আমি তো সুন্দর সুন্দর ভালো ভাষা জানি না, তো কিরকম বাংলাই হয়ে তো সুন্দর করে বলতে পারবেন, তাই না? এরকম না, আপনি আপনার কাঁচা ভাষায় মায়ের ভাষা মায়ের কুলিয়ে থেকে যে ভাষায় কথা বলেছেন ওই ভাষায় রক্ত বলেন। সুবহানাল্লাহ, বলেন আপনি আপনার মায়ের সাথে কি কোন ভাষায় কথা বলবেন? পাণ্ডিত্য, হ্যাঁ না স্বাভাবিক ভাষা সাধারণত, হ্যাঁ মা যদি এরকম হয় সবসময় এরকমই বলে, তো বেশিরভাগ লাখে যদি একজন থাকে তাহলে শুদ্ধ ভাষায় বলে, না এলে নিজেরা আঞ্চলিক ভাষায় কথা বলে, ঠিক কিনা? তো মায়ের তোমার মা তোমার তোমাকে কিরকম ভালোবাসে এর থেকে আরো কোটি কোটি অসংখ্য অগণিত বেশি ভালোবাসেন যদি তুমি মুমিন হও, তোমার আল্লাহ তোমাকে আল্লাহর ভালোবাসার সাথে কোনো ভালোবাসার তুলনা হতে পারে? আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো মায়ের সাথে কথা বলতে যাবে কথা বলে ওইভাবে নিজ ভাষায় কথা বললে কোনো অসুবিধা নেই, যেহেতু আল্লাহ সব ভাষা জানে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সালাতের যেসব নির্দিষ্ট দোয়া আছে ওগুলো কিন্তু আরবিতে বলতে হবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে আমাদেরকে এইসব দোয়া শিক্ষা দিয়েছেন। বাকি যে কেউ যদি অতিরিক্ত দোয়া করতে চায় সাজদায় ওয়াজিব দোয়া ছাড়া নফল সালাতে করতে পারে নিজ ভাষায়, তাহলে রেলিমদের ফতোয়া রয়েছে। এক্ষেত্রে আমার উস্তাদ শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি ফতোয়া আমি সরাসরি তাকে জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন জায়েজ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আমার ভাই, আরেকটি আয়াত পেশ করছি এখানে, আল্লাহ বলছেন সূরা কাফের 18 নম্বর আয়াতে, মা ইয়ালকিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি যে কথাই বলো তোমার কাছে তোমার সাথে আরেকজন প্রস্তুত রয়েছেন পর্যবেক্ষক। ফেরিস্তা, ওই ফেরিস্তা তোমার কথা বলছে, তাই কথা বলার আগে আমাকে ভাবা উচিত কি বলছি। রাদিন জিব্বা হেফাজত করতে হবে, কারণ আমার প্রত্যেকটা কথা ফেরিস্তা বলে লিখছে, প্রতি কথা লেখা হচ্ছে। এবারে যদি গলত বলো তো গলত, ভালো বলো ভালো। এক্ষেত্রে পরবর্তীতে আলোচনা আসছে ইনশাআল্লাহ তাআলা। এই সংক্ষিপ্ত দর্শে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলের জানমালের হেফাজত করো, জিব্বার হেফাজত করো, মনের হেফাজত করো, কানের হেফাজত করো, চোখের হেফাজত করো। আল্লাহ আমরা সকলের জন্য তোমার যাবতীয় বিধান তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেনে চলতে পারি সেই তৌফিক দাও। আমিন। আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, আমিন। আর জ্ঞান প্রচার করো, আমিন। হে আল্লাহ, হিংসুকদের অনিষ্ট থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আমিন। বেদাতি মুশরিকদের কবর পূজারীদের অনিষ্ট থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আমিন। আল্লাহ আমাদের হেফাজত করো, আমিন। আমাদের জান মালের হেফাজত করো, আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমিন। আমাদের মা বাবাদেরকে মাফ করো, আমিন। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জাতি এর মধ্যে বরকত দাও, আমিন। বেশি বেশি করে হালাল কবুল করো, আমিন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আমিন। আখিরাতে কল্যাণ দাও, আমিন। জাহান্নাম থেকে নিজাত দাও, আমিন। আল্লাহ আমাদের সকলকে ভাই ভাই হয়ে চলার তো, আমিন। পরস্পরের জন্য আমরা সবাই ভাই ভাই হয়ে থাকতে পারি, আমিন। জীবন যাপন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও, আমিন। আল্লাহ দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, আমিন। মুসলিমদেরকে উদ্ধার করো, আমিন। আল্লাহ জালিম যদি মুসলিম হয় তাকে শায়েস্তা করো, হেদায়েত দাও, আমিন। না তাকে শায়েস্তা করো, আমিন। আল্লাহ কাফির কুফার জালিমদের কনিষ্ঠ থেকে আল্লাহ মুসলমানদের হেফাজত করো, আমিন। তোমার দ্বীনের হেফাজত করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।